সম্পদের প্রাচুর্যতা যত বিরাটকায় হোক না কেন, রংমহলের কারুকার্যতা যতই নয়নাভিরাম হোক না কেন, তা তোমার নয়। ওই যে দম ফুরালেই তোমাকে সাদা কাপনে জড়িয়ে সংকীর্ণ একখণ্ড জমিনে পুঁতে রেখে শেষ কৃত্য করা হবে, তাই কৃপণতা করে মাল বাড়িও না, জাকাত ও ওসর দিয়ে সম্পদের হক আদায় করো। তোরাদের জাকাত, তোরাদের ওসর, তোরাদের জাকাত, তোরাদের ওসর, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর। দেখো পাক কুরআন, শোনো নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। দেখো পাক কুরআন, শোনো নবীজির ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেইনি আল্লাহ দৌলাতের খেলাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর। তোর দরদালানে কাঁদে ভোকা হাজারো মিসকিন, আছে দৌলাতে তোর তাদের ভাগ, বলেছেন রহমান ও রহিম, বলেছেন রাসূল কারীম। তোর দরদালানে কাঁদে ভোকা হাজারো মিসকিন, আছে দৌলাতে তোর তাদের ভাগ, বলেছেন রহমান ও রহিম, বলেছেন রাসূল কারীম। সঞ্চয় তোর সফল হবে পাবি রে নাজাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর। এই দুনিয়ার বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চিরাগ জ্বলবে না তোর আধার সবে রাতে। এই দুনিয়ার ধন দৌলত যাবে না তোর সাথে, হয়তো চিরাগ জ্বলবে না তোর আধার সবে গরে। এই দৌলতের বদৌলাতে পাবি রে তুই জান্নাতি সওগাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। তোরাদের জাকাত, তোরাদের জাকাত, তোরাদের ওসর, তোরাদের জাকাত, তোরাদের ওসর।